على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাইবান্ধা জেলার বুজরুক রুহিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই তাফসীরুল কোরআন মাহফিলের সদরে জলসা উপস্থিত অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, শিশু কিশোর যুবক ভাইয়েরা, অত্র এলাকার পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি আজিম শান, এরকম একটি ফজিলতময় বরকতময় তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআনে হাকিম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস সমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হল আজকে এই কোরআনে কারীমের মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের ঈমানকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, কি ঠিক না বেটি? আপনাদের ঈমান কি বাড়ে আর কমে? এবার আর কেউ কথা বলে না। আমি ঢাকা থেকে এসেছি, কিন্তু আমার অরিজিনাল বাড়ি হল নোয়াখালী। নোয়াখালীর হুজুরেরাই আপনাদের এই দেশে এসে ইসলাম প্রচার করছেন, দিন শিখেছেন, কি বলেন? তো আমাদের পূর্বপুরুষ নোয়াখালীর ওলামায়ে কেরাম আপনাদের এই অঞ্চলে আল্লাহর দিনের আবাদ করিয়েছেন, আল্লাহর দিন শিখাই গিয়েছেন। আমরা এসে আপনাদের থেকে মাঝে মধ্যে কিছু পরীক্ষা নেওয়ার দরকার আছে না? আপনারা কি সেই দিনের উপরে আছেন কি নাই, নাকি ডানে বামে চলে গেছেন, নাকি জাহেল হয়ে গেছেন, এগুলো তো জানা দরকার। কি দরকার আছে? এজন্য কথাবার্তা জিজ্ঞাসা করলে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আমি আপনাদের কথা বুঝতেছি। ওয়াজ মাহফিলে বা তাফসীরুল কোরআন মাহফিলে যখন আমরা আসি, তখন আমাদের ঈমান বাড়ে নাকি কমে? তাহলে বোঝা যায় ঈমান সবসময় এক মাত্রা থাকে না, কখনো ঈমানের মাত্রা, ঈমানের মিটার, ঈমানের পাওয়ার একটু বেড়ে যায়, আবার কখনো কখনো এটি ঠান্ডা হয়ে নিচের দিকে এটা কমতে থাকে। ওয়াজ মাহফিলে যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসির হয় সেই জায়গার মধ্যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে আল্লাহর কোরআনের দার্স হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআনে কারীমের আলোচনা হয়, সেখানে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাযিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাযিল হয় সেখানে মুমিনের ঈমান অটোমেটিক বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও মুমিনেরা, ও বাংলাদেশের মুমিনেরা, গাইবান্ধা জেলার মুমিনেরা শুনে রাখো, ইন্নামাল মুমিনুন, দুনিয়ার মধ্যে যারা মুমিন, যাদের ঈমান আছে, যাদের ভিতরে ঈমানের বীজ বপন করা আছে, এই মানুষগুলোর বড় ধরনের একটি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই তাদের সামনে আল্লাহর কোরআনের কোন বয়ান হয়, আল্লাহর জিকিরের আলোচনা হয়, হালাকাতুজ জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বিতন্ত্রস্ত হয়ে পড়ে, অন্তরগুলো কাঁপা আরম্ভ করে, অন্তরগুলো শুধু উঠানামা করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, যখন কথা বলতেন, ওয়াজ করতেন, তখন সাহাবাই কেরামের অন্তরগুলো এরকম বিতসন্ত্রস্ত হয়ে যেত। এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিনের ঘটনা বর্ণনা করেন, ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে এমন একটি বিজ্ঞ বালাগতপূর্ণ, অত্যন্ত গভীর জ্ঞানপূর্ণ এমন একটি ওয়াজ করলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে মোমের মতো গলে গেল। আল্লাহ আকবার। ওয়াযারাফাত মিনহাল উয়ুন, অন্তর যখন বরফের মতো গলা শুরু করে তখন অন্তরের সাথে চোখের একটা গভীর সম্পর্ক আছে, যখন আসমান কান্দা শুরু করে জমিন তখন হাসতে থাকে, জমিন যখন হাসে আসমান যখন তখন কাঁদে, আমার আপনার চোখ যখন কাঁদে তখন আমি আপনি বুঝতে হবে আমার আপনার অন্তর হাসে, অন্তরের সাথে চোখের একটা গভীর সম্পর্ক আছে, অন্তর যখন গভীর ভাবে গলতে থাকে, বরফের মতো গলতে থাকে, ওই অন্তরের পানিগুলো চক্ষু দিয়ে বের হতে থাকে। এজন্য আরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যখন আমাদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন, ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, আমাদের অন্তরগুলো একেবারে গলে যেত আর আমাদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে যেত। আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, এই গাইবান্ধা জেলার মুমিনেরা গো, আমরা কত ওয়াজ করি, কত নসিহত করি, আমাদের অন্তর গলে না, আপনাদেরও অন্তর গলে না। এই না গলার কারণ হলো আল্লাহর নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে অন্তরগুলো পাথরের থেকেও কঠিন হয়ে গেছে। কি বলে, ঠিক না বেঠিক? আপনাদের অন্তর কঠিন না নরম? কঠিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের অন্তরগুলো আল্লাহর নাফরমানি করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, অন্তরগুলো পাথর নয়, পাথরের থেকে আরো শক্ত আরো কঠিন হয়ে তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। وَإِنَّ مِنْهَا لَمَن يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দেখো না কেন রে, ওই যে হিমালয় পাহাড় থেকে পাথর গড়ে গড়ে কত বড় বড় পদ্মা মেঘনা যমুনা তৈরি হয়েছে, কত বড় বড় পাথরের পানি বরফগুলো গড়ে গড়ে পাথরের থেকে নহর উৎপন্ন হয়েছে, কত ঝর্ণা দ্বারা উৎপন্ন হয়েছে, পাথর এমন এক জিনিস যার থেকে নদী বের হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু পাথর আছে এগুলার মধ্যে আঘাত করলে ভিতর থেকে পানি বের হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে খাশিয়াতুল্লাহর কারণে পাহাড়ের উপরে থেকে নিচের দিকে গড়াই গড়াই পড়তে থাকে। আল্লাহ বলেন, বান্দারে তোদের অন্তরগুলো এত কঠিন হয়ে গেল যে কাঠিন্যতার কারণে পাথরের আঘাত করলে পানি বের হয়, পাথর আল্লাহর ভয়ে উপরে থেকে পাহাড়ের উপর থেকে নিচে গড়ে গড়ে পড়তে থাকে, আবার পাথরের থেকে বড় বড় নহর বড় বড় নদীও বের হয়। অথচ তোমাদের অন্তরে আমার কোরআনের নহর, আমার কোরআনের রহমত, কোরআনের আলোচনা যতই চলতে থাকে, কোরআনের আয়াতে কারিমা তোমাদের অন্তরে যত আঘাত করতে থাকে, কিন্তু অন্তর থেকে একটুও গলে চোখের বাণী বের হয় না। আল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও মুমিন, ও গায়বান্দা জানার আমার ভাইয়েরা বোনেরা শুনে রাখবো, আল্লাহ পাক মুমিনের সংজ্ঞা দিয়েছেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হইলে, যাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিল হইলে, কোরআনে কারীমের আওয়াজ শুনলে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানগুলো আগের থেকে আরো অনেক গুণ বেড়ে যায়, তাদের ঈমান আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বললেন, রাসূল গো, ঈমানের খেলা তো বুঝি না, আপনার সামনে যখন থাকি ঈমানের পাওয়ার ঈমানের শক্তি এত বেশি থাকে, মনে হয় জমিনে বসে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত দেখি, কিন্তু যখন আপনার এখান থেকে বাড়িতে যাই, বাজারে যাই, রাস্তাঘাটে যাই, বিভিন্ন কাজে যাই, সেখানে দেখি ঈমানের পাওয়ার ঈমানের শক্তি আস্তে আস্তে নিচের দিকে কমতে থাকে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি বলতে হয়? আপনারা দেখি কিছুই বলেন না, যাই রাস্তাঘাটে বলতে হয় না নাকি? কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা দেন, আমার উম্মতেরারে, আমি রাসূলের মহব্বতে একবার বলবা সুবহানাল্লাহ, একবার বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমার প্রতি দরুদ পেশ করবা সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে 10 বার রহমত নাযিল করবে। একবার যদি শুধু দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রহমত করেন কয়বার? 10 বার। আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ আমাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্তবা 10টা মর্যাদা আমাদের বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল ঘোষণা করেন, আল বাখীরুল লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার ওই উম্মত হলো সবচেয়ে বড় বখিল। বখিল ছিলেন, বখিল ছিলেন, বখিল কাকে বলে? কিপর, মাশাআল্লাহ সবাই জানে বখিল হলো কিপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা হলো সবচেয়ে বড় বখিল, আল্লাযী যুকিরতু ইনদাহু, যার সামনে আমি রাসূলের নাম উল্লেখ করা হয়েছে, রাসূলের নাম আলোচনা করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপরে ওই লোক দরুদ পড়ে না, আমার উপরে দরুদ পড়ে না, দরুদ পেশ করে না, ওই মানুষটা হলো সবচেয়ে বড় বখিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নাম যতবার শুনব ততবার কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, যদি তোমাদের আমার সামনে যেমন ঈমান থাকে, ওই ঈমান যদি বাড়িতেও থাকত, ওই ঈমান যদি বাজারেও থাকত, ওই ঈমান যদি ফতে ঘাটে মাঠে ঘাটে সর্বত্র যদি তোমাদের সেই ঈমান থাকত, ওয়াল্লাহি লাসাফাহাতকুমুল মালাইকাতু ফিত্তরিক। আমার সাহাবীরা রাস্তার মধ্যে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে নাম ধরে ধরে বলতো, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, হে আব্দুর রহমান, আসো তোমার সাথে আমি আল্লাহর একজন ফেরেশতা মুসাফাহা করি। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে রাস্তায় ধরে ধরে তোমাদের সাথে হাত মিলাই তো মুসাফাহা করত। যদি আমার সামনে তোমাদের ঈমান যেরকম থাকে, বাড়িতে পথে ঘাটে রাস্তায় যদি ঈমান সেরকম থাকত, আজ পর্যন্ত কাউকে দেখছেন যে এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ফেরেশতারা তার সাথে হাত মিলেছে? দেখছেন? মিলে না। কেন? ওই ঈমান আর নাই, ওই ঈমানের মাত্রা, ঈমানের পাওয়ার, ঈমানের কুওয়াত, ঈমানের জিনত আর নাই। তাহলে ওয়াজ মাহফিলে যখন আমরা আসি, তখন ঈমানকে বাড়ানোর জন্য আসি না কমানোর জন্য আসি? ঈমান বাড়ানোর জন্যই আমরা ওয়াজ মাহফিলে আসি। মাঝে মাঝে কিছুদিন পর পর কি করতে হয়, আপনার যে কোনো ইঞ্জিন, যে কোনো কিছু ব্যাটারি, এগুলো কিছুদিন পর পর কি করতে হয়, চার্জ দিতে হয়। মোবাইল ব্যবহার করেন, মোবাইলে চার্জ দেওয়া লাগে না? ঠিক একজন মুমিনের ইমানে মাঝে মাঝে একটু একটু চার্জ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শুক্রবার জুমার দিনে মুমিনদের ইমানের মধ্যে পাওয়ার ঘোষানোর জন্য, ইমানের কুওয়াত, ইমানের জিনত বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারের জুমার খুতবাকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হে ঈমানদাররা, যখন জুমার নামাজের আজান দেওয়া হবে, সালাতুল জুমুয়ার আজান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াদৌড়ি শুরু করো কোন দিকে? আল্লাহর যিকিরের দিকে, অর্থাৎ খুতবার দিকে দৌড়াদৌড়ি শুরু করো। খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শুক্রবারে একবার ওই খুতবার মাধ্যমে ইমানের কুওয়াত, ইমানের জিনত বাড়ানোর জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। একই ভাবে কিছুদিন পর পর আল্লাহর কোরআনের জিকির, কোরআনে কারীমের আলোচনা যত বেশি শোনা হবে, তত বেশি ইমানের পাওয়ার, ইমানের শক্তি বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অনেক বড় বড় উলামায়ে কেরাম আল্লাহর কোরআন থেকে আল্লাহর রাসূলের হাদিস থেকে কিছু কথা বলবেন। আমি গুনাহগারও কোরআনে কারীম থেকে আল্লাহর কিতাব থেকে কয়েকটি কথা বলবো, আল্লাহর কিতাবের ব্যাখ্যা স্বরূপ আল্লাহর রাসূলের হাদিস থেকে কয়েকটি কথা বলবো, এর বাহিরে আর কোনো কথা বলার চেষ্টা করব না। আমরা কথা শুনতে হবে দুইটা জিনিসের, একটা হলো কিসের, আল্লাহর কিতাবের, আরেকটা কিসের, আল্লাহ রাসূলের হাদিসের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কথা বলতেন, খুতবা দিতেন, প্রথমে কি বলতেন, আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতেই দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেন, ও মানুষেরা শোনো, ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার সর্বোত্তম কথা হলো, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাবের কথা। ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়ার সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। আল্লাহর কোরআন বর্তমান থাকা অবস্থায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা অবস্থায়, এই দুইয়ের বাহিরে আর কোন গল্প, গুজব, কাহিনী, কিচ্ছা, গল্প, কবিতা, আবৃত্তি, এগুলো দিয়ে দুনিয়ার মানুষকে হেদায়েত করার কোন দরকার নাই। কি বলেন? আল্লাহর কিতাব বর্তমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো হাজারো সহি হাদিস আমাদের মধ্যে বিদ্যমান আছে। সুতরাং এই দুইটা বাঁচিয়ে আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য আর তৃতীয় কোন জিনিসের দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই কথাটি দুনিয়ার মানুষদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা তারাক্তু ফীকুম সাকালাইন, আমি দুনিয়া থেকে চলে যাব, ইউশিকু আন ইউতিয়া রাসূল রাব্বি, আমার রব্বুল আলামিনের দূত যে কোনো সময় মালাকুল মাউত আমার কাছে চলে আসতে পারে, আমি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, প্রথম জিনিসটি হলো আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, ফাকুজু বিহি ওয়াসতামসিকু বিহি বিহিল হুদা ওয়ান নূর। আল্লাহর হাবিব বলেন, শোনো উম্মতেরা, ওই আল্লাহর কিতাবের মধ্যেই তোমাদের জন্য আছে হেদায়েত এবং নূর। সুবহানাল্লাহ, আল্লাহর কিতাবে কি আছে, ফীহিল হুদা ওয়ান নূর, আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়েত। আল্লাহ পাক কোরআনে কেন অসংখ্য জায়গায় হেদায়েতের কথা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোরআন নাযিল করলাম, যে কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে এই কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে, এই কোরআন হেদায়েতের মার্কাজ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, শোনো, ফীহিল হুদা ওয়ান নূর, আল্লাহর কিতাবের মধ্যে আছে তোমাদের জন্য হেদায়েত, আল্লাহর কিতাবের মধ্যে আছে তোমাদের জন্য নূর। আল্লাহ কোরআনকে তোমরা এমন ভাবে শক্ত করে দাঁত দিয়ে কামড়িয়ে শক্ত করে ধরে রাখবে, কারণ আল্লাহর কিতাবকে যত বেশি শক্ত করে ধরবে তত বেশি তোমরা আল্লাহর কোরআন থেকে হেদায়েত লাভ করবে, তত বেশি আল্লাহর কিতাব থেকে তোমরা নূর লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহর কিতাবের হেদায়েত, আল্লাহর কিতাবের নূর পেতে হলে আমাদেরকে শক্ত করে, মজবুত করে আল্লাহর কোরআন ধরতে হবে। কি ভাইরা, আমরা আল্লাহর কোরআন ধরতে রাজি আছি? আমাদের সমাজে কেউ কেউ আল্লাহর কোরআন ধরে না, বলে যে আল্লাহর কোরআন অনেক কঠিন, কোরআন বোঝা যাবে না, কোরআন বুঝবে শুধু বড় বড় ওলামায়ে কেরাম, শুধু মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, তারা আল্লাহ কোরআন বুঝবে, বাকিরা আল্লাহ কোরআন বুঝার দরকার নাই। কি বলেন? বলা না এরকম? আল্লাহ কোরআন থেকে আল্লাহর বান্দাদেরকে পৃথক করার জন্য এই জাতীয় কথাবার্তা বলা হয়। এই জাতীয় কথাবার্তা সঠিক কথা নয়। আল্লাহর কিতাবের মধ্যেই দুনিয়ার মানুষের জন্য হেদায়েত, আল্লাহর কিতাবের মধ্যেই রয়েছে নূর। সুতরাং আল্লাহর কিতাব যেমন আলেম ওলামাদের জন্য, যেমন মুহাদ্দিস মুফাসসির ফকিহ মুফতি সবার জন্য, আল্লাহর কোরআন সকল মানুষের জন্য। আল্লাহর জমিনে যত মানুষ আছে সকল মানুষের জন্য কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, রমাদান মাস তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। এই কোরআন নাযিল করেছি হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআন শুধুমাত্র আলেম ওলামার হেদায়েতের জন্য নাযিল হয় নাই, কোরআন নাযিল হয়েছে হুদাল লিন্নাস, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। আল্লাহর এই কোরআন থেকে আমি সংক্ষিপ্তভাবে দুটি আয়াতে কারিমার আলোচনা করব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রথমে যে আয়াতে কারিমা থেকে আলোচনা করব, সূরা তাওবার 119 নম্বর আয়াত। আর একটু সংক্ষিপ্ত আলোচনা করব সূরা আল মায়েদার 135 নম্বর আয়াত। এই দুটি আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকীন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা কি মুমিন? কথা বলা না, ঘুমাই গেছেন সবাই? আমরাই মুমিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা গো, ইত্তাকুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর তাকওয়া হাসিল করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস-সাদিকীন, আর মুমিনেরা গো, তোমরা সাদিকীনদের মত হয়ে যাও, সাদিকীন বনে যাও, সাদিকীনদের উসলুব সাদিকীনদের আখলাক তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সাদিকীনদের মত হওয়ার জন্য, সাদিকীনদের ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ পাক বলছেন। এখন সাদিকীন কারা? এই সাদিকীন কারা? এই আয়াতে কারিমার আগে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন সাদিকীনের বর্ণনা দিয়েছেন। ওই সাদিকীনদের মতই আল্লাহ পাক বলছেন যে শেষ পর্যন্ত দুনিয়ার মুমিনেরা তোমরা ওই সাদিকীনদের মত হয়ে যাও। ওই সাদিকীন কারা? এর আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন সাদিকীনের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গাজওয়া হয়েছিল, একটি যুদ্ধ হয়েছিল, যে গাজওয়ার নাম ছিল গাজওয়ায়ে তাবুক। তাবুকের যুদ্ধের নাম শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ একটি যুদ্ধ ছিল, একটি গাজওয়া ছিল গাজওয়ায়ে তাবুক। এই তাবুকের যুদ্ধে, এই গাজওয়ায়ে তাবুকের মধ্যে যে সময়ে গাজওয়ায়ে তাবুক হয় সেই সময়ে মদিনার আবহাওয়াটা ছিল একটু গরম, গরম পড়তেছিল। আবার তখন ছিল খেজুর পাকতেছিল, খেজুর পাকার মৌসুম। এই খেজুর পাতার মৌসুম গরম বিভিন্ন দিক মিলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কঠিন পরিস্থিতিতে এই গাজওয়ায় তাবুকের যুদ্ধের প্রস্তুতি নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবুকের যুদ্ধে রওনা দিলেন, কয়েকজন সাহাবী পিছনে রয়ে গেলেন এবং তারা আস্তে আস্তে আজকে যাবেন, কালকে যাবেন, পরে রওনা দিবেন, এরকম করে করে তারা তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ায় তাবুক থেকে আসলেন। আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল যখনই তিনি দূরে কোন জায়গা থেকে সফর থেকে আসতেন, মসজিদে নববীতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত আদায় করতেন। প্রথমে ঘরে না গিয়ে, স্ত্রী পরিবার পরিজনের কাছে না গিয়ে মসজিদে নববীতে দুই রাকাত সালাত আদায় করলেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বাভাবিক সুন্নত ছিল, স্বাভাবিক নিয়ম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন, যে মসজিদে নববীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন মোবারকময় বানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফ সালাতিন ফিমা সাওয়া ইল্লাল মসজিদাল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি রাসূলের বরকতে, আমি রাসূলের ফজিলতে, আমি রাসূলের কারামতে, আমি রাসূলের নবুয়তের শানে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে নববীকে এমন ফজিলতময় বানিয়ে দিলেন। আমার এই মসজিদে নববীতে যদি কোন ব্যক্তি এক রাকাত সালাত আদায় করে, দুনিয়ার অন্যান্য সকল মসজিদে সালাত আদায়ের থেকে 1000 গুণ বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো মসজিদে সালাত আদায় করেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সালাত আদায় করেন, বাংলাদেশের বড় বড় যত মসজিদ আছে সব মসজিদে সালাত আদায় করেন, আরবের বড় বড় মসজিদে সালাত আদায় করেন, পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় মসজিদে সালাত আদায় করেন, সকল মসজিদের থেকে আল্লাহ রাসূলের মসজিদে সালাত আদায় করলে 1000 গুণ বেশি ফজিলত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, যে সকল সাহাবীরা ওই তাবুকে অভিযানে যেতে পারেন নাই, ওই সকল সাহাবীরা চিন্তা করা আরম্ভ করলেন, আহারে তাবুকের ময়দানের মতো সৌভাগ্যময় ময়দান, তাবুকের যুদ্ধের মতো সৌভাগ্যময় যুদ্ধ, এমন জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে পারলাম না রে। আল্লাহ রাসূলের সামনে গিয়ে কেমন করে চেহারা দেখাবো রে, যে রাসূলের মহব্বতে উহুদের ময়দানে জীবন দেওয়ার জন্য তৈরি ছিলাম, শরীরের উপরে পাথরের চতুর্দিক থেকে বর্ষণ হয়েছিল, চতুর্দিক থেকে পাথরের পর পাথর এসেছিল, আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য পিঠ পিছিয়ে দিয়েছিলাম, যে রাসূলকে দ্বীনকে রক্ষা করার জন্য বদরের ময়দানে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলাম, যে রাসূলকে রক্ষা করার জন্য দ্বীনের হেফাজতের জন্য খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আজকে তাবুকের অভিযানে অংশগ্রহণ করলাম না, আমার রাসূলের সামনে চেহারা দেখাবো কেমন করে। কয়েকজন সাহাবী, তন্মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির। কি নাম? আবু লুবাবা। সংক্ষেপে মনে রাখবেন, আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাতজন সাহাবী মসজিদে নববীতে গেলে দেখবেন, এখানে হাজি সাহেব ভাইয়েরা আছেন, একটু হাত তোলেন তো দেখে, হাজি সাহেব কয়জন আছেন? আলহামদুলিল্লাহ কয়েকজন হাজি ভাই আছেন, ছোট্ট করে লেখা আছে, ভালো করে বোঝা যায় না, গভীর ভাবে থাকারে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই পিলারটার গোড়া লেখা আছে উস্তোয়ানায়ে আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সকল কিছুর থেকে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতেন, জীবনের সকল কিছুর থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাতজন সাহাবী, সাতজন মিলে একজন আরেকজনকে বলে, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, আল্লাহ রাসূলের সামনে কেমন করে চেহারা দেখাবো? কারণ যে রাসূলের আহ্বানে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়ার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া উবাই, হে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওয়াজ শুনছেন, আওয়াজ শুনে কোন জবাব দেন নাই, চিন্তা করতেছেন, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার রাসূল, একদিকে আমার সালাত, একদিকে আমার রাসূল, আমি কি সালাত আদায় করব না আমার রাসূলের ডাকে সাড়া দিব? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আমার রাসূলের ডাকে সাড়া দেওয়ার থেকে আমার নামাজটাই বেশি অগ্রগামী। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন তাড়াতাড়ি করে। নামাজ শেষ করে দৌড়ায় এসে রাসূলকে সালাম দিয়ে বলে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উবাই ইবনে কাব এসে হাজির হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, উবাই ইবনে কাব, আমি না তোমাকে একটু আগে দেখেছিলাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নামাজের মধ্যে ছিলাম, সালাতের মধ্যে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই ইবনে কাব, তুমি কি কোরআনে কারীমের এই আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন জেনে রাখো, আমি আল্লাহর যখন ডাক আসবে, আমার রাসূলের যখন ডাক আসবে, আমার আল্লাহ যখন ডাক দিবেন, আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবেন, ইস্তাজিবু, তখন নামাজে আসো না, কোন অবস্থায় আসো, কোন অবস্থায় থাকা যাবে না, আমার রাসূল ডাক দিলে সব কিছু ছেড়ে দিয়ে আমার রাসূলের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর ঘরের তাওয়াফ দুনিয়ার কোন ইবাদত বন্ধ করতে পারে না, আল্লাহর ঘরে তাওয়াফ চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, এমন একটা সময় আসে হঠাৎ করে আল্লাহর ঘরে তাওয়াফ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। যখন পাঁচ ওয়াক্ত নামাজের জামাত দাঁড়িয়ে যায়, জামাত দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর ঘরের তাওয়াফকে স্টপ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। নামাজের পাওয়ার এত বেশি, দুনিয়ার কোন ইবাদত কোন শক্তি আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ করতে পারে না। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত বন্ধ করে দেয়, যেই নামাজ এত পাওয়ার পর এত শক্তিশালী, আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। ও মুমিনেরা, ও আমার ভাই বোনেরা, সেই নামাজ আমার আপনার জীবনের সকল কর্মকাণ্ডকে বন্ধ করে দিয়ে নামাজের সময় হলে নামাজটাই অগ্রগামী হবে। সকালবেলায় ঘুমের মধ্যে মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমার আপনার ঘুম বেশি অগ্রাধিকার নাকি নামাজ অগ্রাধিকার? সবাই বলে না, মনে হয় অনেকের কাছে ঘুম বেশি অগ্রাধিকার। যদি নামাজ বেশি অগ্রাধিকার হতো, জোহরের নামাজে যত মুসল্লি হয়, আসরের নামাজে যত মুসল্লি হয়, মাগরিবের নামাজে যত মুসল্লি হয়, এশার নামাজে যত মুসল্লি হয়, আমার ভাইরা আল্লাহকে হাজির নাজির জেনে বলেন তো, ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি হয় নাকি? আপনাদের দেশে হয়? আমাদের দেশে হয় না। ফজরের নামাজে এত মুসল্লি হয় না কেন? ওই মুমিনদের কাছে দুনিয়ার সালাতের থেকে আল্লাহর ইবাদতের থেকে ওই ঘুমটা বেশি মজার মনে হয়, ঘুমটা বেশি আদরের মনে হয়, ঘুমটাই বেশি অগ্রাধিকার পায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম। দুনিয়ার মুমিন শোনাও, আমার আল্লাহর ডাক আসলে, রাসূলের ডাক আসলে দুনিয়ার সকল কর্মকাণ্ড পরিত্যাগ করে আমার রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের জন্য ফরজ। দুনিয়ার কোন বিষয়ে তোমার মা বলতেছে এক কথা, তোমার বাবা বলতেছে এক কথা, তোমার দাদা বলতেছে এক কথা, তোমার দাদি বলতেছে এক কথা, তোমার চাচা জেঠা বলতেছে এক কথা, তোমার সমাজ বলতেছে এক কথা, কিন্তু আমার রাসূল বলতেছেন আরেক কথা। এই জায়গায় কার কথা বেশি অগ্রাধিকার পাবে? যদি রাসূলের কথার থেকে অন্য কারো কথা বেশি অগ্রাধিকার পায়, সন্তান দাড়ি রেখেছে, দাড়ি রাখতে চায়, মা বলে তুই তো এখনো এত ছোট বাচ্চা কেমনে দাড়ি রাখে, বাবা বলে খবরদার বাবা তুই দাড়ি রাখিস না, দাড়ি রাখলে মানুষ তোর বিভিন্ন রকমের কথাবার্তা বলবে, দাদা দাদি বলে এখনো দুধের বাচ্চা, ছোট বাচ্চা, এই বাচ্চা আবার দাঁড়ি কিসের, এরকম কথা বলে না। এখন ওই বাচ্চা কি করবে, মা বাবা দাদা দাদির কথা শুনবে নাকি আল্লাহ রাসূলের কথা শুনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, ওয়াকুল লিহা ওয়াকাসু সাওয়ারে ওয়াখালিকুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। আমার উম্মতরা মুশরিকদের মোকালেবাত করো, আমার উম্মতরা ইহুদিদের মোকালেবাত করো। ইহুদিরা মুশরিকেরা দাড়ি লম্বা করে না, আমার উম্মতরা তোমরা দাড়ি গুলাকে লম্বা করো। আমার রাসূলের নির্দেশ অগ্রাধিকার পাবে নাকি বাবার নির্দেশ অগ্রাধিকার পাবে? যদি বলেন বাবার নির্দেশ অগ্রাধিকার পাবে, কসম করে বলছি রে গাইবান্ধার ভাই বোনেরা শুনে রাখো, যদি মা বাবার কথা বেশি অগ্রাধিকার পায়, আত্মীয় স্বজনের কথা যদি বেশি অগ্রাধিকার পায়, আল্লাহর কসম করে বলছি তুমি এখনো ইমানদার হতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিশ্চিত করে বলে দিয়েছেন, কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, আমার রাসূল যখন কোন ফয়সালা দিবেন, আমার রাসূল যখন কোন নির্দেশ দিবেন, সেই নির্দেশের থেকে যদি তোমাদের নিজের মনের সিদ্ধান্ত, তোমাদের পরিবারের সিদ্ধান্ত, তোমাদের সমাজের সিদ্ধান্ত যদি বেশি গুরুত্বপূর্ণ হয়, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম তোমরা ইমানদার হতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ শোনো, তোমার নিজের থেকে, মা বাবার থেকে, সন্তান সন্ততির থেকে, দুনিয়ার সকল মানুষের থেকে আমি যতক্ষণ বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষ মুমিন হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অনেক মহব্বত করি, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন কুল্লি শাইই ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, তবে আমার নিজের থেকে বেশি মহব্বত আপনাকে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকেও আমাকে বেশি মহব্বত না করবা, আল্লাহর কসম করে বলছি ওমর রে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা মিন কুল্লি শাইইন ওয়া মিন নাফসি, দুনিয়ার সকল জিনিসের থেকে যেন আমি আপনাকে বেশি মহব্বত করি, এখন আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলুল্লাহ বলেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো, এতক্ষণে মুসলিম হয়েছো, সুবহানাল্লাহ। আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনের সকল কিছু যার জন্য ছেড়েছি, নিজের মা ছেড়েছি, বাবা ছেড়েছি, সমাজ ছেড়েছি, জায়গা জমিন ছেড়েছি, এমনকি শেষ পর্যন্ত নিজের মাতৃভূমি মক্কা মুকাররমাও ছেড়ে দিয়েছি, যে রাসূলের মহব্বতে, যে রাসূলের ভালোবাসায় দুনিয়ার সকল কিছু ছেড়েছে, সেই রাসূলের সামনে আমি আবু লুবাবা মুখ দেখাইতে পারবো না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, আমি আমার রাসূলের সামনে যেতে পারবো না, আমার রাসূলের সামনে গিয়ে আমি আমার চেহারা দেখাইতে পারবো না। আমি আবু লুবাবাকে এই মসজিদে নববীর একটা পিলারের সাথে বেঁধে গেল, আমি আবু লুবাবার যতক্ষণ জীবন আছে, যতক্ষণ আমি আবু লুবাবার তাওবা কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে খুলিও না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাতজন সাহাবী মসজিদে নববীর পিলারের সাথে, মসজিদে নববীর খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে ফেললেন, বেঁধে ফেলে সাত দিন পর্যন্ত এইভাবে একের পর এক বেঁধে রেখেছেন, শুধু নামাজের সময় হলে একটু খুলে দিতেন, নামাজটা শেষ করে আবার নিজেকে পিলারের সাথে বেঁধে ফেলতেন, এইভাবে সাত দিন পর্যন্ত কোনো খাবার দাবার গ্রহণ করেন নাই, কোনো খাওয়া দাওয়া কোনো কিছু না খেয়ে শুধু আল্লাহর দরবারে ছোকর বানি ফেলে কাঁধে, মাওলারে জীবনে কোন ভুল করে ফেলেছি, আল্লাহ গো দুনিয়া যদি গুনাহের তাওবা কবুল না হয় তাহলে জাহান্নামের আগুনে কেমন করে জ্বলব রে, মাওলারে জাহান্নামের আগুন অনেক কঠিন, অনেক ভয়াবহ আগুন, আল্লাহ গো আমি আমার রাসূলের সামনেও যাব না যতক্ষণ পর্যন্ত না আমাদের তাওবা কবুল হয়, আর তাওবা কবুল না হওয়া পর্যন্ত যদি মৃত্যু আসে তো আল্লাহ রাসূলের মসজিদে নববীতে রাসূলের সামনেই মরে যাব, তবুও এই তাওবা কবুলের আগে আমার রাসূলের সামনে আমার চেহারা দেখাইতে পারবো না। এই সাতজন সাহাবী সাত দিন পর্যন্ত মসজিদে নববীর ভিতরে নিজেদেরকে বেঁধে রেখেছেন, বেঁধে রাখতে রাখতে একদিন তারা খোদায় অনাহারে দাঁড়ানো অবস্থা থেকে চিত হয়ে কাত হয়ে নিচে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে তাদের তওবা কবুলের ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লাকাদ তাবাল্লাহু আলাল মুমিনিন, এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর তওবা আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সাদিকিন বলেছেন, এরাই অরিজিনাল, তাদের ইমানের মধ্যে সত্যবাদী মানুষ, ইমানে সত্যবাদী, ইমানদার হিসাবে দাবি করি, বাজারে যখন ব্যবসা বাণিজ্যের কাজ করি ওজন দেওয়ার সময় কম দি, ভালো জিনিস দেখাই কম দি, খারাপ জিনিস দিয়ে দি, কি আপনাদের দেশে দে, তারপরে জিনিসের মধ্যে ফরমালিন ঢুকাই দি, তারপরে মিথ্যা কথা বলে বলে জিনিস বিক্রি করি, ধোকা দিয়ে প্রতারণা করে মিথ্যা বলে বিভিন্ন রকমের প্রতারণা করে এই ব্যবসা বাণিজ্য করি, আবার পরে আমার ইমানও ঠিক আছে, আমি ইমানদার, আমি মুসলিম, আবার দেখা যায় মানুষকে সবসময় কথা বলার সময় বেশি বেশি মিথ্যা কথা বলি, আবার বলি আমার ইমান ঠিক আছে, ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠতে পারি না, বিভিন্ন সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, শুক্রবারে জুমার দিন শুধু চেহারা দেখাই, মাঝে মাঝে ঈদের দিন দুই ঈদে চেহারা দেখাই, জানাজার নামাজে কারো থেকে টুপি একটা ধার নিয়ে হাজির হই, এরকম মুসল্লি হওয়ার পরেও আমরা বলি ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো ঠিক আছে, আমাদের ইমানটা হইল এরকম ইমান। আল্লাহ পাকের জন্য বলছেন ইমানদার যদি হও ওই আবুর বাবার মতো ইমানে সত্যবাদী হও, সত্যবাদী ইমানদার হও, ইমান থাকবে ওই সাতজন সাহাবীর মতো, যতক্ষণ আমার তওবা কবুল না হবে ততক্ষণ আমি এই মসজিদে নববীতে মিনার সাথে বেঁধে মরে যাবো, তবু আল্লাহর কাছে তওবা করে মরব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন সাহাবীর তাওবার কথা কোরআনে সরাসরি উল্লেখ করেছেন, ওই তিনজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাদেকীন বলেছেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বিশেষ করে ওই সাতজন সাহাবী, বিলালের সাথে বেঁধে রাখা সাতজন সাহাবী আর তিনজন সাহাবী পঞ্চাশ দিন পর্যন্ত যে কষ্ট করেছিলেন, ওই তিনজন সাহাবীর কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যাদের কথা বুখারীতে মুসলিমেতে বর্ণনা এসেছে। প্রসিদ্ধ সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী তারাও তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, আরো আশি জন মুনাফেক এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাসূলের সামনে মুনাফেকরা গিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে বলে ওজর পেশ করতেছে। এই তিনজন সাহাবী চিন্তা করলেন তাবুকের যুদ্ধ থেকে পিছিয়ে থাকার পিছনে আমাদের কোন গুরুত্বপূর্ণ কোন কারণ ছিল না। তিনজন সাহাবী চিন্তা করলেন আমরা যদি আল্লাহ রাসূলের সামনে গিয়ে মিথ্যা কথা বলে দিই হয়তো মিথ্যা কথা বলে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে রাসূলকে জানাই দিবেন, আর দুনিয়াতে যদি তাওবার জন্য কিছু কষ্ট করতেও হয় কিন্তু তাওবা না করে যদি কবরে যাই তাহলে জাহান্নামের আগুন ছইতে পারব না। তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সত্য কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আলী মিন উযর, আমার কোনো উযর ছিল না, কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, কোনো কারণ ব্যতিরেকেই আজকে যামো কালকে যামো এইভাবে করে করে যেতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো। এই তিনজন সাহাবী অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সাহাবীরা এই তিনজন সাহাবীর সাথে সকল প্রকার কথাবার্তা লেনদেন বন্ধ করে দাও। তিনজন সাহাবী একাকী হয়ে গেলেন, ডানে বামে যেদিকে যান কোন সাহাবী তাদের সাথে কোনো কথা বলেন না, কাউকে সালাম দিলে সালামের জবাব পর্যন্ত নেন না, মসজিদে নববীতে সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, কিন্তু নামাজ যখন সালাম ফিরাই তারা রাসূলের দিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে ফিরে যান। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পঞ্চাশটা দিন আমাদের কত কঠিন ভাবে গিয়েছে, দুনিয়ার মানুষেরা যদি শুনো তোমাদের কলিজা ফেটে তোমরা বেহোশ হয়ে মারা যাবে। এইভাবে একের পর এক চলতেছে চলতেছে চলতেছে কঠিন এর পর কঠিন। একদিন আমরা দেখি একটা লোক বাজারে এসে আমাদেরকে খুঁজতেছে, কাব ইবনে মালিককে খুঁজে। জিজ্ঞাসা করলাম কেন খোঁজ কাব ইবনে মালিককে, আমার কাছে একটা রোম দেশ থেকে একটা চিঠি এনে দিল, রোম দেশের বাদশাহ আমার কাছে চিঠি পাঠিয়েছে, ও কাব ইবনে মালিক আমরা খবর পেয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে জুলুম করতেছে, নাউযুবিল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে অবিচার করতেছে, আমাদের দেশে চলে আসো তোমাদেরকে অনেক পুরস্কারে সম্মানিত করা হবে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার, এক বিপদের উপরে আরেক বিপদ, একদিকে আছি তাওবা না করার কারণে, তাওবা কবুল না হওয়ার কারণে এমন এক কঠিন মুসিবতের মধ্যে আছি, আবার ওইদিকে দেখা যায় আমাদেরকে কাফের মুশরিক মুনাফিকরাও ডাকা ডাকি করে। এরকম কঠিন অবস্থার মধ্যে আল্লাহর কাছে বলে উঠলাম আল্লাহ গো ওয়াহানা আলা ওয়াহিন, এক বিপদের উপরে আরেক বিপদ, এক মুসিবতের উপরে আরেক মুসিবত, মাওলানা তুমি যদি তওবা কবুল না করো আমাদের আর রেহাই পাওয়ার কিছু নাই। চল্লিশ দিন পর্যন্ত এইভাবে অতিবাহিত হলো। চল্লিশ দিন পরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পাঠাইলেন কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই, তোমরা তোমাদের স্ত্রীদের থেকে আলাদা হয়ে যাও। স্ত্রীদের থেকে, পরিবার পরিজন থেকে আলাদা হয়ে গেলাম। পঞ্চাশ দিন পরে এই কঠিন অবস্থার মধ্যে যখন আমি বসেছিলাম, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের কাছে হাদিস বর্ণনা করেছেন। তাকে বলেন, আমরা যখন ছাদের মধ্যে, ঘরের ছাদে বসে আছি আর চিন্তা করতেছি কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুলের ঘোষণা দিবে, এমন সময় দূর দূরান্ত থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। দূরের থেকে কেউ একজন বলে উঠল, আবশেরিয়া কাব ইবনে মালিক, আবশেরিয়া কাব ইবনে মালিক, হে কাব ইবনে মালিক, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ দিন পরে এই তিনজন সাহাবীর তওবা কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে আয়াতে কারিমা নাজিল করলেন। কোরআনে কারিমের একটা সূরার নাম আছে কি? সূরা তওবা, সূরা আত-তওবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন সাহাবীর তওবাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামে দিয়েছেন সূরা আত-তওবা। আল্লাহ পাক এই তিনজন সাহাবীর তওবা কবুল করলেন, পাশাপাশি দুনিয়ার সকল মুমিনকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন। হে ঈমানদারগণ, আল্লাহকে বেশি বেশি ভয় করো আর এই তিনজন ঈমানদারের মতো সাদিকীন হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে দেখা যায় অনেকে সাদিকীন বলে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চায়, যে তোমরা সাদিকীনদের সাথী হয়ে যাও, সাদিকীনদের মুরিদ হয়ে যাও, সাদিকীনদের কাছে বায়াত গ্রহণ করো, সাদিকীনদেরকে তোমাদের গরু ছাগল মহিষ ভেড়া মুরগি যা আছে সব দিয়ে দাও। আল্লাহ পাক সাদিকীন বলতে ওই তিনজন সাহাবীকে এবং ওই সাতজন সাহাবীর প্রতি ইঙ্গিত করছেন। ওই সাহাবীদের মত হওয়ার জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন। ওই সাহাবীরা যেমন ঈমানের মধ্যে সত্যবাদী, আমলের মধ্যে সত্যবাদী, কথার মধ্যে সত্যবাদী, তাওবার ক্ষেত্রে সত্যবাদী, এইরকম সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা আপনারা কি গুনাহ করি না করি না? গুনাহ করেন, কি গুনাহ করেছেন, কত গুনাহ করেছি তার গণনা যদি করি, তো বাকি জিন্দগি যদি একের পরে একে গুনার গণনা করতে থাকে, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, গুনার গণনা করা শেষ হবে না, হবে। এজন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদের তাবেইনদেরকে বলছিলেন, যে তোমরা বসে বসে তাসবিহ গণনা করতেছো, 100 বার 200 বার 500 বার করতেছো, এগুলো না গণে তোমরা বাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা তোমাদের গুনাহগুলো বসে বসে গণো, গুনাহগুলো গণনা করো। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা গুনাহ করছো এগুলো বসে বসে গণো। অনেকে দেখা যায় হাতের মধ্যে তাসবিহ লইলেই বলতে থাকে, আবার মাঝে মাঝে আমরা দেখি আরেকজনের সাথে গল্প করে আবার এখানে তাসবিহ টাইপ গেছে, এরকম দেখছেন না? যে আরেকজনের সাথে কথা বলতেছে আবার তাসবিহ টাইপ গেছে, আবার তাসবিহ একটা হাতে লইলে দেখায়, মানে আমি অনেক কলেজ গার বুজুর্গ মানুষ হয়ে গেছি, আমি সবসময় তাসবিহ পড়তে থাকি। তা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টা তাসবিহ গণনা করার জন্য বলছেন, যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলো গণনা গণনা করে পড়াটা সুন্নাত। এরপরে সকাল বিকাল, সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইরকম কিছু তাসবিহের ব্যাপারে নবীজিরাম শুধু গণনার কথা 100 বার 3 বার বলছেন। এর বাহিরে যত জিকির আজকার তাসবিহ তাহরির করব সেগুলা গণনা করার কোন দরকার নাই, সেগুলা অগণিত পড়ব, অগণিত করব, আল্লাহর কাছে অগণিত সওয়াবের আশা করব, সেগুলো গণার দরকার নেই। কতবার করলাম কতবার পড়লাম সেগুলো গণনা না করে তো কুফার মসজিদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কিছু মানুষ বসে বসে এরকম গণনা করতেছে। তখন তারা বললেন শোনাও ফাউদ্দু সাইয়াতিকুম, ওগুলা না করে তোমাদের গুনাগুলা গণ, গুনাগুলো গণনা করো কত গুনাহ করেছো। অনেক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক একটা গুনার বর্ণনা দিতেন আর হাউমাও করে কান্নাকাটি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওবার পদ্ধতি শিখিয়ে দিতেন এবং যত বড় গুনাহ হোক যত বড় আল্লাহর নাফরমানি হোক যদি খালিস ভাবে আল্লাহর কাছে তওবা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন বান্দারে যত গুনাহ করেছ যত নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলেছ এগুলোর জন্য নিরাশ হওয়ার কোন দরকার নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, শুধু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন এমন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি সালাতুল আশা আদায় করে ঘরে গেলাম, আমার ঘরে পৌঁছার পরে বাহিরে দরজার মধ্যে আমি খটখট করার আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলে দেখলাম একজন মহিলা বাহিরে দাঁড়ানো। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এত রাত্রিতে কেন এখানে? ওই মহিলা হাউমা করে কেঁদে উঠে বললেন আবু হুরায়রা জীবনে এমন কোন গুনাহ নাই এমন কোন অপরাধ নাই যেটা আমি করি নাই, এই গুনার গুলোকে আমি তওবা করে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহগুলো ক্ষমা করবেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন ক্ষমার কোন সম্ভাবনা নাই। পরের দিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে এক মহিলা আমার কাছে এসেছিল, ওই মহিলা এসে বলছিল ওই মহিলা জীবনে এমন এমন গুনাহ কাজ করেছে, এমনকি ওই মহিলা জানা বিচার করতে করতে এক সময় ওই মহিলার ঘরে যার সন্তান জন্ম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন? আল্লাহর হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা তুমি কি কোরআনে কারীমের এই আয়াতকে তেলাওয়াত করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. الله رب العالمين ارشاد করেন যদি কোন বান্দা তওবা করে ঈমান আনে এবং আমল সালেহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো তো মাফ করে দিবই, ওই গুনাহগুলোকেও আমি আল্লাহ তার নেকিতে রূপান্তর করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি খুঁজতে থাকলাম ওই মহিলাকে, পরের দিন আবার ওই মহিলাকে দেখা হলো, আমি ওই মহিলাকে বললাম শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়েছেন। ওই মহিলা এই সুসংবাদ শোনার সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ে বলল হায় রে আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহর নাম এজন্যই হয়েছে রহমানুর রহিম। তাহলে যত বড় গুনাহ হোক, যত বড় অপরাধ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করলে ক্ষমা করে দেন। আমরা আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সংক্ষিপ্ত একটু কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তো আমরা অনেকে মনে করে বসছি যে এটা মনে হয় বাংলা আয়াত, কোরআন কি আরবি না বাংলা? জি, আপনাদের দেশের তা মনে হয় বাংলা নাকি? সবাই বলে না কোরআন কারিম আরবিতে আল্লাহ পাক নাজিল করেছেন। এক লোক সৌদি আরব গিয়ে বলতেছে, মা যে এখানে সৌদি আরব আসার পরে দেখি সবকিছুই আরবে, একটা জিনিস বাংলা আছে। কি জিনিস সেটা? আদানটা শুধু বাংলা দিয়ে, আর সৌদি আরবের যা কিছু আছে সব কিছু হইল আরবিতে। কারণ হইল আদান বাংলাদেশের যেরকম যে শব্দ গুলা যে বাক্য গুলা দিয়ে দে, সৌদি আরব সেগুলো দিয়ে দেয়। সুতরাং এগুলো বাংলা আর বাকি সবগুলা আরবি। তো কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়, কিন্তু কেউ কেউ আমরা মনে করে বসছি যে কোরআনও মনে হয় আর বাংলা ভাষায়। যখন আমাদের সামনে এই আয়াত তেলাওয়াত করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলা যখন তেলাওয়াত করা হয় তখন আর ব্যাখ্যা বিশ্লেষণ ওলামায়ে কেরামের দরকার হয় না, তখন আমরা নিজেরাই বুঝে ফেলি। তখন আমরা বলি যে ও আল্লাহ এখানে ওসিলা করতে বলছেন, আল্লাহ ওসিলা তালাশ করতে বলছেন। কিন্তু এই ওয়াসিলা এই শব্দটা কি আরবি না বাংলা? এই শব্দটা আরবি, এই শব্দ বাংলা ওসিলা না। বাংলা ওসিলা হলো মধ্যস্থতাকারী, মাধ্যম ধরা, এটা হলো বাংলা ওসিলা। কিন্তু আরবি ওসিলা আর বাংলা ওসিলা দুটা এক ওসিলা না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াসিলার কথা বলছেন, এই ওয়াসিলার অর্থ হলো আল কুরবা। তাফসীরে ইবনে কাসির সহ সকল তাফসীরে এটার ব্যাখ্যা করা হয়েছে, উতলুবুল কুরবাতা ইলাইহি, উতলুবুল কুরবাতা ইলাইহি, তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। আল্লাহর নৈকট্য কোন আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেই আমলগুলো অনুসন্ধান করো। কিন্তু আমরা এই আয়াত দিয়ে অনেকে ব্যবসা করি, আমরা বলি যে আল্লাহ পাক বলছেন উসিলা ধরতে হবে, উসিলা না ধরলে কি আমাদের ময়দানে না যাওয়ার সম্ভাবনা নাই। মানে এই আয়াতে কারিমার অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে আমরা অনেক মানুষ সমাজে বিশাল ব্যবসার বান্দার বসাইছি। এটা আয়াতে কারিমার আরবি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরও বুঝতে হবে আরবি থেকে, নিজে নিজে বোঝা যাবে না। এজন্য এবং তাফসীর যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর, যে তাফসীরগুলো তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কুরতুবী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তাফসীরগুলো, সেই তাফসীরগুলো থেকেই আমাদেরকে কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর জানতে হবে। এজন্য ওয়াসিলা এটা বললেই আপনারা এই ভুলের মধ্যে পড়বেন না যে আল্লাহ পাক উসিলা ধরতে বলছেন। সুতরাং উসিলা ধরা মানে কারো পাগড়ি ধরা, কারো লেজ ধরা, কারো এটা ধরা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই। আল্লাহ পাক এখানে বেশি বেশি নফল ইবাদত করার জন্য বলছেন। মানে আল্লাহ পাক প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহু, এ তাকাল্লাহু বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদতের কথা বলছেন, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে নফল ইবাদতের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন যে ফরজ নামাজ পড়ে শুধু বসে থাকিও না, ফরজ নামাজের পরে নফল নামাজও পড়ো। ফরজ রোজা রেখে রমজান মাসে বসে থাকিও না, ফরজ রোজার পরে সুন্নত রোজা, নফল রোজা সেগুলোও রাখো। ফরজ হজের পরে নফল হজ, উমরা এগুলোও করো। অর্থাৎ শুধু ফরজ ইবাদত তোমাদের জন্য একমাত্র নাজাতের জন্য যথেষ্ট নয়, ফরজের পরে পরে নফল কাজও করো। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা অনুসন্ধান করো, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের উপায় সমূহ অনুসন্ধান করো। সম্মানিত ভাইয়েরা, আমরা আজানের দোয়ার মধ্যে একটা দোয়া করি, আজানের দোয়ার মধ্যে বলি না আদি মুহাম্মাদানিল ওয়াসিলা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দাও। এই ওয়াসিলা মানে জান্নাতের একটি উচ্চতম স্থানের নাম হলো ওয়াসিলা। এই ওয়াসিলার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি যে আদি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, এই অল্প সময়ে আমরা যে বিষয়গুলো বললাম, খালেজ ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলে দিই, আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা যদি গুনাহগুলোর জন্য যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন, তা আল্লাহর জড়া থেকে নাজাত পাওয়ার সম্ভাবনা আমাদের আরো নাই। এজন্য ওই তিনজন সাহাবী আর সাতজন সাহাবী যেভাবে আল্লাহর দরবারে তওবা করেছিলেন, যাদেরকে আল্লাহ পাক সাদিকিন বলে কোরআনে কারীমে সার্টিফিকেট দিয়েছেন, ওই সাহাবীদের মতো আমরা হওয়ার চেষ্টা করি, আর সবসময় নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিন, আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন, আমার মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, এবং মাহফিলের শেষ পর্যন্ত মাহফিলে উপস্থিত থেকে আল্লাহ কোরআন থেকে হাদিস ও নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে হেদায়েত পাওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।